بسم الله الرحمن الرحيم دايماي بارم دايالو الله رنامي الرحمن دايماي الله علم القرآن تني شكّا دياچن قرآن خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ আল্লামাহুল বায়ান তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহারই সিজদায় রত রহিয়াছে ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লা তাতাগাউ ফিল মিজান যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না والأرض وضعها للأنام তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فيها فاكهة والنخل ذات الأكمام ইহাতে রয়েছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ যাহার ফল আবরণযুক্ত والحب ذو العصف والريحان এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে خَلَقَ الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانِ উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমূহ তাহারে নিয়ন্ত্রণাধীন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ الْإِحْسَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যেরত فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে জিন ও মনুষ্য সম্প্রদায় আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াই সেই জাহান্নাম যাহা অপরাধীরা অবিশ্বাস করিত। يطوفون بينها وبين حميم آن উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ফীহিমা আইনানি তাজরিয়ান উভয় উদ্যানে রয়েছে প্রবহমান দুই প্রস্রবণ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেই সকলের মাঝে রইয়াছে বহু আনত নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাহারা যেন পদ্ম রাগ ও প্রবাল। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে? সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মুদহাম্মাতান ঘন সবুজ এই উদ্যান দুইটি। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ফীহিমা আইনান নাদ্বাখাতান, উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ। তাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ফীহিমা ফাকিহাতুন ওয়া নখলু ওয়া রুম্মান, সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার। فبأي آلاء ربكما تكذبان؟ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? فيهن خيرات حسان, সেই উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। فبأي آلاء ربكما تكذبان؟ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? حور مقصورات في الخيام, তারা হুর তাঁবুতে সুরক্ষিতা। فبأي آلاء ربكما تكذبان؟ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? لم يطمثهن إنس قبلهم ولا جان, ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। فبأي آلاء ربكما تكذبان؟ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? متكئين على رفرف خضر وعبقري حسان, উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব।